মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই, জামাই মোরা দুজনায় রাজার জামাই, জামাই মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি, মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি, মোরা দিনে করি বাবুগিরি, মোরা দিনে করি বাবুগিরি, রাতে যায় সে ঘুমায়, রাতে যায় সে ঘুমায়, মোরা দুজনায় রাজার জামাই, জামাই মোদের ঘরে আছে দুই রাজকন্যা, মোদের ঘরে আছে দুই রাজকন্যা, রূপে গুণে যেন সাধারণ না, তারা রূপে গুণে যেন সাধারণ না, আর আছে পোলাপান, আর আছে পোলাপান একখান, একখান কচি তারা কথা ফোটে নাই, আর আছে পোলাপান একখান, একখান কচি তারা কথা ফোটে নাই, রাজা যিনি শুণ্ডীর রাজ্যে, রাজা যিনি শুণ্ডীর রাজ্যে, তিনি সদাই মগনে রাত কাজে, এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা, এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা, এ রাজার মতো রাজা নাই, যেন এ রাজার মতো রাজা নাই, শ্বশুর মশাই, শ্বশুর মশাই মোরা তেনার জামাই, তেনার জামাই মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই। এইবারে শোনো মোদের কেমন হয়েছে হাল, মোদের না ছিল চুলা না ছিল চাল, মোদের কেমন হয়েছে হাল, মোদের না ছিল চুলা না ছিল চাল, শেষে দিলেন ভূতের রাজা, দিলেন ভূতের রাজা, দিলেন ভূতের রাজা, তিনি বড় তাজা তাজা, তিনি বড় তিনি বড় তিনি বড় তাজা তাজা, সেই বড়ে ফিরেছে কপাল মোদের, সেই বড়ে ফিরেছে কপাল, সেই বড়ে এত রোষে নাই মোদের, সেই বড়ে এত রোষে নাই, সেই বড়েতেই মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই।